ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। ফুল ফুটিয়ে ভোরবেলাতে গান গে, নীরব হলো কোন নিষাদের বান খে। ফুল ফুটিয়ে ভোরবেলাতে গান গে, নীরব হলো কোন নিষাদের বান খে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলি, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরি, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশ্বাস মর্মরি। লতার বুকে মঞ্জরি গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়, কণ্ঠে আমার নেই যে আগে কথার ভিড়। গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়, কণ্ঠে নেই যে আগে কথার ভিড়। আলে আর এই আলোতে আসবে না কেউ কুল ভুলি, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি।